সাত ব্যক্তি। সেই সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হল সেই যে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর নির্জনে স্মরণ করে তার চোখ দিয়ে পানি পড়ে যায়। আল্লাহকে নির্জনে স্মরণ করে কেউ নেই, নির্জনে স্মরণ করে কেন বলল সে কথা বুঝি পড়ে কেন নির্জনে স্মরণ করবে। সুতরাং আপনার উচিত আমার উচিত আল্লাহর ভয়ে কান্না করা। রহুল আল্লাহর ভয়ে কি করে কান্না করবো? কোন একটা বিষয় নেন, আপনার জীবনে বহু বিষয় আছে, একটা বিষয় নিয়ে আল্লাহকে স্মরণ করে নির্জনে আপনার চোখের পানি বয়ে দেন। গোপনে আল্লাহর মহত্ব ও বিশালত্বের কথা স্মরণ করে ভয় তার কান্না আছে। বিশাল আল্লাহ, কত বড় আল্লাহ, আল্লাহ সম্পর্কে ধারণা কি, কত বিশাল কুরসি, তার কুরসি আল্লাহর পাড়ার জায়গা, তার উপরে আরশ, কত বিশাল আরশ, সারা সৃষ্টি সব থেকে বড় সৃষ্টি হচ্ছে আরশ, সে আরশের উপরে আল্লাহ, কত বিশাল আল্লাহ, আল্লাহ সব জায়গাতে দৃষ্টি আছে, আল্লাহ সব জায়গাতে জ্ঞান আছে। যদি এইসব কথা আপনি চিন্তা করেন আল্লাহ ভয়ে আপনার চোখে পানি আসবে। নিরালয় বসে তার প্রতি ভালোবাসার কথা স্মরণ করে তার চোখে অশ্রু ঝর্ণা প্রবাহিত হয়। সেই ব্যক্তি, যে ব্যক্তি কারো সে নিজে ছায়া হবে, একান্তে তার দেওয়া কত নিয়ামতের কথা স্মরণ করে মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে চোখে পানি বহায়। আপনি বলেন এক জায়গায় বসে কোন অন্ধ কক্ষে বসে অথবা নির্জনে কোন জায়গাতে বসে, হে আমার প্রতিপালক, কষ্টের পর আমাকে স্বস্তি দিয়েছ তুমি, তোমার কৃতজ্ঞতা কি শেষ আছে? ছেঁড়া কাটায় ঘুম দিয়ে লাল ঢাকার স্বপ্ন দেখতাম, সে স্বপ্ন বাস্তব করে দিয়েছ তুমি, তোমার প্রতি কি ভক্তি না আছে? কুড়ে পথ থেকে তুলে এনে বালাখানার বাসিন্দা করেছ আমায়, তোমার কথা কি বলতে পারি? দারিদ্রের সাথে লড়তে লড়তে বেঁচে আছি, আজ রাজা বানিয়ে দিয়েছ আমাকে, তোমার প্রতি কি কৃতজ্ঞতায় চোখে পানি না আসে? দয়া করে কেহ তুমি, মুখে নাই কথা, অশ্রু ভরা আঁখি আমি কৃতজ্ঞতা। দয়া করে কেহ তুমি, মুখে নাই কথা, অশ্রু ভরা আঁখি বলে আমি কৃতজ্ঞতা। আল্লাহ সামনে যখন কৃতজ্ঞতা প্রকাশ করবেন মুখে বলার দরকার নেই, চোখে দুঃখটা পানি যদি আপনি বয়ে দেন সেটাই হবে আপনার কৃতজ্ঞতা। লাঞ্ছনার জোতা খেতে খেতে কত ঘুরেছি, আজ সম্মানের উচ্চ আসনে স্থান দিয়েছ আমাকে, তোমার প্রতি কি অনুরাগ না আছে? অনেক কিছু দিয়েছ আমাকে, আবার অনেক কিছু থেকে বঞ্চিত রেখেছ, সবাইকে তুমি সব জিনিস দাও না আল্লাহ, সবাই তো সব চাওয়া পায় না। সেই বঞ্চনার বুকে কি কান্না বাষ্প চেপে রাখা যায়? মরমে লুকানো কত দুঃখ ঢাকিয়া রয়েছে গ্রাম, কান্দিবার নাই অবসর, কথা নাই তাই ফাটব, মরণে মরমে লুকানো কত দুঃখ দুঃখ ঢাকিয়া রয়েছে গ্রাম, কান্দিবার নাই অবসর, কথা নাই শুধু ফাটেব। মানুষ দুঃখের কথা অপরকে বললে দুঃখের ভাব লঘু হয়ে যায়, হালকা হয়ে যায়, মনের ভিতরে চাপা রাখলে মনের কষ্ট বেশি পায়, হৃদি রোগ, হার্টের কোনো অসুখ হতে পারে, কিন্তু সেই কথা যদি অপরকে বলা যায় তাহলে মন হালকা হয়ে যায়। কিন্তু সব কথা সবাইকে বলা যায় না, এমন কথা আছে সবাইকে বলা যায় না, একান্ত গোপন কথা সবাইকে বলতে পারেন না, একান্ত ঘরেলু কথা, ঘরে ঘরের ঘরোয়া কথা আপনি বাইরের কাউকে বলতে পারেন না, আপনার একান্ত আপনজন যদি আপনাকে কষ্ট দেয় আপনি বাইরে বলতে পারেন না, কিন্তু একজনকে বলতে পারেন। আল্লাহকে বলেন গোপনে গোপনে, আল্লাহকে বলেন নির্জনে তোমার কাছে, বলেন আল্লাহকে, আল্লাহ আমি নির্জনে তোমার কাছে আমার গোপন কথা বলছি, আর সেই বলে আমি আর চোখে অশ্রু যাচ্ছি, প্রভু গো তুমি আঘাত দিয়ে আমার কান্না দেখতে চাও তাই আমি কাঁদি, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার তাই আমি কাঁদি, সবারই বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, ভাই আমাকে দুঃখ দিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারি, স্ত্রী আমাকে দুঃখ দিয়েছে তার বিরুদ্ধে আমি শ্বশুর শাশুড়ির কাছে অভিযোগ করতে পারি, ছেলে আমাকে অভিযোগ দিন, ছেলে আমাকে কষ্ট দিয়েছে, তার জন্য আমি আমার বাপ মায়ের কাছে অভিযোগ করতে পারি, একজনের বিরুদ্ধে অন্যের কাছে অভিযোগ করতে পারি, কিন্তু আল্লাহর যদি আমাকে কষ্ট দেয় তাহলে আল্লাহর বিরুদ্ধে কারো কাছে অভিযোগ করা যাবে না, তোমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তাই আমি কাঁদি, সবাই আশা পূরণ করতে পারি না, তাই আমি কাঁদি, অন্যের দুঃখ দেখে দুঃখ পায় তাই আমি কাঁদি, সবারই কান্না দেখেও সবারই চোখের পানি আমি বুঝতে পারি না, তাই আমি কাঁদি, কাছে থেকেও অনেকের ব্যথা দুঃখ করতে দূর করতে পারি না, তাই আমি কাঁদি, মানুষের দুর্দিন দেখে কাঁদি, কিন্তু সে কাঁদার লাভ কি যদি তা দূর করতে না পারি, পকেটে পয়সা না থাকলে পরের দুঃখে আহ বলে কোনো লাভ নেই, পয়সা দিতে পারলে তো আহ বলে লাভ আছে। এক গরিব মানুষ টেলিফোন করে বলছে, বলছে আমাদের খোঁজ খবর নেন না, আমরা কি অবস্থায় আছি, কোথায় খোঁজ খবর নিয়ে হবে নাকি, কারণ আমাদের দুঃখের কথা বলবেন, আপনি দুঃখ পোষণ করতে পারলাম তো লাভ নাকি, কি করবো, হ্যাঁ কেমন আছো, হ্যাঁ জামা কিনে চলছে না, 5,000 টাকা পাঠাও, আর আমার না 5,000 টাকা পাঠাও ক্ষমতা নেই, তা তোমার তোমার অবস্থা জিজ্ঞেস করে লাভ নাকি, দুঃখ দূর করতে পারি না বলে আমি কাঁদি, ছোটবেলা থেকে কেঁদে আসছি তাই আমি কাঁদি, আমি যে স্বপ্ন দেখছিলাম তার ঘুম ভেঙে গেছে তাই আমি কাঁদি, আমার জীবনে একটি বড় অসঙ্গতি আছে, জীবনে একটা অসঙ্গতি আছে, সুখ পাই না তাই আমি কাঁদি, আমার বুকের ভিতরে বড় শূন্যতা আছে আর সেই শূন্যতায় অশ্রু সাগর আছে তাই আমি কাঁদি, যা চাই তা পাই না তাই আমি কাঁদি, যা পেয়েছিলাম তা হারিয়ে গেছে তাই আমি কাঁদি, আর যা আছে তা চাই না তাই আমি কাঁদি, একান্ত আপন জন ভূমি বুঝে যখন আমাকে দূরে চলে যায় তখন আমি তোমার কাছে কাঁদি, আপন জন ভাইরা যখন আমাকে ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দেয় তখন আমি তোমার কাছে কাঁদি, লোকের দেওয়া আঘাতের বিনিময়ে আঘাত দিতে পারি না বলে আমি তোমার কাছে কাঁদি, গাড়ির বদলে গাড়ি দিয়ে শোধ দিতে পারি না বলে আমি তোমার কাছে কাঁদি, তোমার সবল সৃষ্টি যখন আমার মতো দুর্বলদের সুখ সামগ্রী কেড়ে নিতে চায় তখন আমি তোমার কাছে কাঁদি, যখন আমি বিপদগ্রস্ত অথবা পীড়িত হই তখন আমি তোমার কাছে কাঁদি, যখন তুমি আমাকে পরীক্ষা করো তখন আমি বিপদ করতে নির্জনে ইউনুসের মতো কাঁদি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, বিপদ যদি তুমি মুক্তি দাও, ইউনুসকে যখন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলে আমি তাই কাঁদি, যখন আমার আপন জনেরা যুক্তি করে আমাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিপদের বন্ধু কূপে নিক্ষেপ করে তখন আমি ইউসুফের মতো তোমার কাছে কুয়ে বসে অন্ধকার তোমাকে বসে কাঁদি, যখন নোংরা প্রকৃতির লোকেরা উদ্দেশ্য প্রণীত ভাবে আমার চেহারায় কলঙ্কের কালিমা লেপন করে তখন আমি আয়েশার মতো তোমার কাছে কাঁদি, আয়ুব নবীর মতো যখন আমাকে দুঃখে স্পর্শ করে বারো বছর পথে স্পর্শ করে তখন আমি কাঁদি, আর মাসানি আন্তরিনী, যখন মানুষ মানুষের হিংসা পরশ্রী কাতরতা বসত আমার যশ দেখে আমার যশ দেখে রোষ করে আমার সম্মান দেখে হিংসা করে তখন আমি তোমার কাছে কাঁদি, লোককে তোমার অপাত্রতা করতে দেখি তাই আমি কাঁদি, পাপ থেকে বাঁচতে পারি না তাই আমি কাঁদি, তোমার আজাবকে ভয় করি তাই আমি কাঁদি, আমার আমল কবুল হবে কিনা, যে আমল করছি কবুল হবে কিনা, যে নামাজ পড়ছি তা কবুল হবে কিনা, যে রোজা রাখছি তা কবুল হবে কিনা, যে হজমরা করছি যাওয়া আসা কবুল হবে কিনা, তার আশঙ্কায় আমি কাঁদি, তোমার জান্নাতের কবে কাঁদি, তোমার জান্নাত যেতে পারবো কিনা, আমার আসল কথা আমার আসল ঘর কথা জান্নাত, যে জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছ সেই আসল ঘরে ফেলে দিতে পারবো কিনা, কারণ পথ বন্ধু বড় কষ্টে পথে বহু পকেট মার আছে, ডাকাত আছে, এবং পথে এমন এমন চোর আছে, এমন চিন্তায় দাঁড়িয়ে আছে যে আমার সর্বস্ব দূর করে নেবে, সব থেকে বড় ডাকাত শয়তান, সেই শয়তান আমার আসল ঘরে ফিরে দেবে কিনা সেই ভয় হয় সেই আশঙ্কা হয় তাই আমি কাঁদি, আমার চির সঙ্গিনীদের বিরোধে আমি কাঁদি, তাদের সাথে মিলনের তীব্র আকাঙ্ক্ষায় আমি কাঁদি, বেহেশতি ঘুরে মজুর আমি মন রেখেছি মাটি, মিলন আশায় প্রেমের নেশায় এখন হতে কাঁদি, লোকালয়ে কাঁদলে লোকে আমাকে সত্যি পাগল বলবে, লোকের সামনে যদি কাঁদি কারণ তা বুঝতে পারবে না। দুজনে কাঁদি মধ্যে সে কান্না করলে হয়তো লোকে বলবে লোক দেখিয়ে কাঁদছে, তাহলে রিয়া হবে, লোক দেখানি হবে। তাই আমি নির্জনে বসে কাঁদি, আমার মনের গোপন কথা শোনার মতো তুমি ছাড়া কেউ নেই, তাই আমি তোমার কাছেই কাঁদি। আমার মনের আকুল আবেদন শোনার মতো কেউ নেই, তাই আমি তোমার দরবারে কাঁদি। কিছু ব্যক্তিগত গোপন কথা আছে যা বাইরে বাইরে বলা চলে না, তাই আমি তোমার কাছে কাঁদি। মজলিসে কাঁদি না, মজলিসে আমি হাসি। দুনিয়া মে এসে ভি কুছ লোক হতে হ্যায় জো মাহফিলো মে হাসতে হ্যায় মাগর তানহা তানহাই মে রোতে হ্যায়। কিছু মানুষ আছে মানুষের সামনে এলে হাসা হাসি করে, হাসি মুখে থাকে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সাক্ষাৎ হলে হাসি মুখে করতে হয়, সবসময় দুঃখ কষ্ট বলতে হয় না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, যদিও এখানে মিথ্যা বলা হয় আপনি ভালো নেই, কিন্তু সবসময় বলা হয় না ভাইয়ের অবস্থা খুব খারাপ, কারণ আল্লাহ তখন আল্লাহর প্রশংসা আপনার মুখ থেকে সরে যায়। যদিও আপনি মনে কষ্ট পান তবুও আপনাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থা দেখে না সে ভালো আছে, হাসি মুখে সাক্ষাৎ করেন। কিন্তু সেই মানুষ যখন গোপনে যায় নিজনে যায় তখন বসে কাঁদে, গোপনে বসে কাঁদে। অনেক লোক আছে যারা মহফিলে মজলিসে বসে হাসে কিন্তু গোপনে গিয়ে কান্না করে। কান্না এত লোক আপনি বললাম যে কোনো একটা কারণ স্মরণ করে আপনি নিজনে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ তার বদলা দেবে। হাদিসে আছে, যদি হাদিসটা মওকুফ হাদিস, মারফু হাদিস নয়, বলা হয়েছে ইবকু তোমরা কাঁদো, ফাইনাল কাজে তো বোকা আর পাতা বাদ চো, যদি কান্না না আসে তো কান্নার ভান করো, কাঁদো, যদি কাঁদতে না পারো, চোখে পানি বহাতে না পারো, তাহলে অন্তপক্ষে কান্নার ভান করো, কান্নার চেষ্টা করো। মানুষের আসলে সবসময় কান্না আসে না, সবসময় কি অনেক মানুষের অনেক সময় কান্না আসে না, নিজের ছেলে মারা গেল অনেকে কাঁদে না, কেন কাঁদে না? আল্লাহর ভয়ে কান্না কেন আসে না? চোখের পানি কেন বহে না? কারণ হৃদয় শক্ত হয়ে গেছে, হৃদয় কঠিন হয়ে গেছে। মহান আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফী ضَلَالٍ মুবিন। আল্লাহ যাদের অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যে অন্তরে আল্লাহর রব তার নিজের রব থেকে আল্লাহর পক্ষ থেকে আলোকে আসে, সে তার মতো নিশ্চয়ই না যার অন্তর কঠিন হয়ে গেছে। যে অন্তর আল্লাহর জিক্রে আল্লাহর স্মরণে কঠিন কঠিন থাকে, কোন পার্থক্য হয় না, কোন পরিবর্তন আসে না, তার জন্য ভয়, তার জন্য ধ্বংস, তার জন্য দুর্ভোগ, তার জন্য ভয়, যাদের অন্তর কঠিন